তেনেলেন আধারে ধারাতে উঠল আলো ফুটে তেনেলেন আধারে ধারাতে উঠল আলো ফুটে আধারে ধারাতে উঠল আলো উঠল হাসি চাঁদ মুখে তিনি এলেন ধারার বুকে উঠল হাসি চাঁদ মুখে বিশ্বজগৎ তাই কদমে পড়লো এসে লুটিরে তিনি এলেন আধারে ধারাতে উঠল আলো ফুটিরে বিশ্বলাগি কালাম লোয়ে বিশ্ব লাগি পক্ষে তুই দে কালাম লোয়ে তিনি বন্দি যত পেল সবাই ছুটিরে তিনি এলেন আধারে ধারাতে উঠল আলো ফুটিরে আমার নবী মুখের কালাম শুনে যাব জানাল সালাম আমার নবীর মুখের কালাম শুনে যাব জানাল সালাম তার সঙ্গে আমরা যে ভাই তার দৌড়গে উঠিরে তিনি এলেন আধারে ধারাতে উঠল আলো ফুটিরে শেষ ছন্দ শুনবেন এমডি মাইলোতে লিখে হেমরি মায়ানদি লিখে বলে সবুঝে ভাজে ভাজে হেমরি মায়ানদি লিখে বলে সবুঝে ভাজে ভাজে মজিলা দুনিয়া ধরাতে উঠল আলো রে, তার আধারে ধরাতে উঠিল আলো ফুটিরে। www.anibas.in